আজ খুশিতে এ মন ভরে যায় গো প্রিয় নবী মুহাম্মদ আসিল এ ধরায় বেহেশতি হাওয়া বয় গো আজ খুশিতে এ মন ভরে যায় নবী আল্লাহ গো হাবিব আল্লাহ গো আরশের হুর ফেরেশতারা দিচ্ছে ভবে নবীকে পাহারা খুশিতে মেতে বলে ওঠে তারা মারহাবা ইয়া নবী কমলিওয়ালা দুনিয়া ভরে উজালাই শিশু নবীর রূপে হয় দুনিয়া ভরে উজালাই শিশু নবীর রূপে হাই নবীর মুখে নূর চমকায় গো আজ খুশিতে এ মন ভরে যায় দাই হালিমা নবীকে নিয়ে সে বিদ্ধ গাধার পিঠে গাধা তখন ছুটে তীরের বেগে ধরাই তখন বৃষ্টি নেমেছে এ যে খোদার করুণা ও সিলাই মুস্তাফা এ যে কোদার করুণা ও সিলাই মুস্তাফা রহমতের ঝর্ণা ঝরায় গো আজ খুশিতে এ মন ভরে যায় পেল নবী নবুয়তের ইশারা মিরাজ হতে আনিল নামাজ রোজা হজ জাকাত কলেমা মানো হুকুম খোদার চলো নবীর তরিকায় মানো হুকুম খোদার চলো নবীর তরিকায় থাকবে জান্নাত বাগিচায় গো আজ খুশিতে এ মন ভরে যায় নবীর প্রেমে সঁপে দাও জীবন হবে তোমার শান্তির মরণ মোর নবীকে করিলে স্মরণ কঠিন কাজ হবে আসান এমডি মেহবুব বলে তাই শোনো ও মুমিন ভাই এমডি মেহবুব বলে তাই শোনো ও মুমিন ভাই সুখ তার দামানের তলা আজ খুশিতে এ মন ভরে যায় গো প্রিয় নবী মুহাম্মদ আসিল এ ধরায় বেহেশতি হাওয়া বয় গো আজ খুশিতে এ মন ভরে যায় নবী আল্লাহ গো।